সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ উঠে বিরহ ব্যথা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ উঠে বিরহ ব্যথা। তোমার কথা ভেবে কত কেঁদেছি, তবু কেন একবার ফিরে আসো না মা। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে পরীর বেশে। লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে। রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না মা। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত